والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. গত দর্শে বলছিলাম দাওয়াতের মর্যাদা, দাওয়াতের মাহাত্ম্য, আহ্বায়ক এবং দায়ী, সম্মান ইত্যাদির কথা বলতে বলতে বলছিলাম হাদিসের কথা, যে তোমার দ্বারায় যদি একটা লোক হিদায়ত পায় তাহলে তা তোমার জন্য লাল উঠনি বা লাল উষ্ট্রি অপেক্ষা উত্তম, ঘোড়া নয় কি উঠনি। আর দ্বিতীয় যে রেওয়ায়েতটা আছে যে তার সারা বিশ্বের থেকেও সেটা শ্রেষ্ঠ, যারা করে সূর্য উদিত হয় এবং অস্ত যায় তার থেকেও শ্রেষ্ঠ। এই রেওয়ায়েত সহি না, এটা সহি না। সহি হল যে লাল উষ্ট্রি অপেক্ষা উত্তম, তার মানে হচ্ছে লাল উষ্ট্রি সে যুগের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ আরবের কাছে, তার মানে আপনার কাছে যা সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হতে পারে আপনার দ্বারা একটা মানুষ হেদায়ত পাওয়া তার থেকেও উত্তম। এই হচ্ছে আপনার এক কথা, তার মানে যে আপনি দাওয়াতের কাজ করবেন, দাওয়াতের কাজ করলে পরে আপনার দাওয়াতের কাজ বৃথা যাবে তা নয়, এই দাওয়াতের জন্য আপনি স্বভাব পাবেন। আর সেই স্বভাব হবে কিসের স্বভাব, যে আপনার সব থেকে শ্রেষ্ঠ সম্পদ যা হতে পারে দুনিয়ার বুকে তার থেকেও উত্তম। এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, যেমন বলছিলাম না যদি কেউ ওই ওয়াদিতে গিয়ে একটা গাভী মুটনি পায় তোমরা কেউ চাইবে, তখন আল্লাহ রসুল সবাই যাবে আর ধরে নিয়ে আসবে, না সেটা চুরি হবে আর না তাতে কোনো পাপ হবে গুনাহ হবে, সবাই চায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মসজিদে এসে একটা আয়াত শিক্ষা করা একটা গাভী নুটনি থেকে উত্তম। এটা কিসের কথা হলো, দুনিয়ার উদাহরণ দিয়ে আখেরাতের কথা, কিন্তু এই কথাগুলো মানুষ বিশ্বাস করে না। দুনিয়ার কথা হলে হাতে হাতে, তাই না? এখন যদি বলা হয় যে মাকতাবুত দাওয়াতে যদি কেউ দার্স শুনতে আসে বা যদি কেউ দার্স শুনে তাহলে তাকে প্রত্যেক দার্সের বিনিময়ে 100 করে রিয়াল দেওয়া হবে, বিদায় দেওয়া হবে, জায়গা দেওয়া যাবে 100 করে রিয়াল, বেশি না 100 যদি বলা 500 রিয়াল, 500 রিয়াল বললে পরে কিন্তু যদি বলা হয় যে মাকতাবুত দাওয়াতে দার্স শুনতে এলে কাল কেয়ামতের দিনে 1000 রিয়াল দাম করার সমান সব হবে, কজন লোক আসবে? না কেন বলুন তো ভাই, নগদ যা হয় হাত পেতে নাও, ধারের খাতা শূন্য থাক, দূর আওয়াজে লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। আল্লাহ করিম কখন কি হবে না হবে, হুজুররা নাকি কয়, হুজুররা নাকি বলে, হয়তো বা হ্যাঁ এরকম নাকি শুনেছি, আল্লাহ করিম হতেও পারে না। তার মানে কি আমাদের ইমান বড় দুর্বল, বড় ক্ষীণ, বিশ্বাস নেই। তেমন কথা হিদায়াত করা, মানুষকে হিদায়াত করা অবশ্য মানুষের হাতে নেই, কথা আগেও বলেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আপনাকে কোন মানুষ মানে আল্লাহ হিদায়াত করে দেন তাহলে তার এত বড় মর্যাদা রয়েছে, সেই মর্যাদা যদি কেউ মাথায় খেয়াল রাখে তাহলে সে অপরকে হিদায়াতের জন্য কি করবে, চেষ্টা করবে, তাই না? এখন হোসেন ভাই যাকে দেখেন তাকে এই তুমি এটা ভুল করছো, ঠিক না, এইখানকারটা ঠিক, ওখানটা ভুল, ঠিক কিনা, এখন এনার ব্যাপারটা দেখতে হবে যে মন থেকে কি কি জন্য বলছেন। এনার অভ্যেসটাই খালি ওই যে ভেড়া যেমন আলো চাল দেখলে মুখ চুর চুর করে, তাই না? ভেড়া জানেন তো, ভেড়া আলো চাল জানেন তো, ওই যেটা আতপ চাল সাদা চাল, সাদা চাল দেখেই নাকি ভেড়া মুখ খুব চুলকায় খাওয়ার জন্য। তো সেইরকম যদি অভ্যেস হয় কাউকে এরকম করছে রে মিয়া তুমি এই মিয়া তুমি এই, খালি মানে খোটা দেওয়ার উদ্দেশ্য হয় না, দাদা কিসের উদ্দেশ্য হয়ে যাবে, আল্লাহর জন্য। এই জন্য প্রথমেই শর্ত লাগানো হয়েছে কি থাকতে হবে, এখলাস থাকতে হবে প্রত্যেক কাজের। আপনি আপনার একটা সিস্টেম বানিয়ে নেবেন, আপনার একটা কি পদ্ধতি বানিয়ে নেবেন যে আপনি যে কাজটা করবেন সেই কাজের দিনই কাজ, সেই কাজের আপনার নিয়ম হল যে দুটো শর্ত হবে, নম্বর এক এখলাস, এটা করছেন কার জন্য, আল্লাহর জন্য, নম্বর দুই তরিকায়ে মুহাম্মাদি, আপনি যে কাজটা করছেন এটা কি তরিকায়ে মুহাম্মাদি বটে, এই অনুযায়ী কি দাওয়াতের কাজ বটে, এই অনুযায়ী কি নামাজ, এই অনুযায়ী কি রোজা, এই যে কোনো কাজ করবেন এটা আপনাকে সুন্নাতের কষ্টি পাথরে যাচাই করে দেখতে হবে যে তরিকায়ে মুহাম্মাদিতে এটা আছে কি না, যদি না থাকে তো বিদাত, সুন্নাত না হলে কি হবে, বিদাত হবে, কিংবা অন্য কারো তরিকা হবে। মুহাম্মাদি তরিকা যদি না হয় তো ফাইনা খাইরুল হাদিস কিতাবুল্লাহ খাইরুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. من عمل عملا ليس فيه أمرنا فهو رد. যে ব্যক্তি এমন কোন কাজ করবে যে কাজের দলিল সুন্নাতে নেই, শরীয়তে নেই, কোরআনে নেই, সেটা কি প্রত্যাখ্যাত, তা গ্রহণযোগ্য নয়। এমন কোন আমল করবে যে আমল, যে আমলে আমাদের কোন নির্দেশ নেই, কোরআনে সুন্নার কোন নির্দেশ নেই, সেটা কি প্রত্যাখ্যাত। এজন্যই যদি কোন বিদাত বলছে, বিদাত দলিল কি হোসেন ভাই, যদি বলা হয় যে এটা বিদাত, বিদাতের দলিল কি? মিয়া তুমি যেটা বিদাত বলছো তো দলিল কি, দলিল দিতে পারবেন? যে সাধারণত কোন আলেমের কাছে যদি কোন আলেম প্রশ্ন করে আপনি বিদাত বলছেন কি দলিল, তাই তাকে বোঝা যাবে লোকটা কি আছে, বোকা আছে। কারণ বিদাতের দলিল জিজ্ঞাসা করা, সুন্নাত যখন বলবো তখন দলিলের দরকার হয়। উদাহরণটা বলছি, হাতি এ ঘরে আছে কি না কে বলবে, প্রমাণ কে দেবে, যে বলবে আছে সে নাকি যে বলবে নাই সে? এখন যদি জানিও ভাই বলে এখানে হাতি নেই, আর হোসেন ভাই বলে হ্যাঁ ঘরে হাতি আছে, প্রমাণটা কে দেবে? জানিও ভাই দেবে না, আবার কি প্রমাণ আছে? কিন্তু যে বলছে আছে তাকে দেখাতে হবে। সুতরাং প্রশ্ন করার সময়ও বোঝা যায় যে লোকটা জ্ঞানী না অজ্ঞানী। তবে একটা কথা মনে রাখি, প্রত্যেক ইবাদতের কাজে, ইবাদতের সময়ে একথা বললে হবে না এ মানা হওয়ার দলিল কি। সেদিন যেমন সেদিনে টিভিতে শুনলাম এক হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর মরণের সময়ে তালকিন করা কি? তালকিন করা বোঝেন? মরণের সময় ওগো অমুক ফেরেশতায় আসলে পরে মার রব পোকার উত্তরে কি বলবে, রব্বি আল্লাহ, মাদিনুকা বললে বললে জিজ্ঞাসা করলে কি বলবে, ইসলাম, আর মানিন্দাজি বয়েসা ফিরকুম জিজ্ঞাসা করলে বলবে মোহাম্মদ রাসূলুল্লাহ। এই ধরনের তালকিন দিয়ে কোন লাভ আছে? আপনার মুর্দা কি শুনতে পেল? এখন সে বলছে যদি কেউ করে তো করতে পারে, সমস্যা কি? আরে সমস্যা কি, দলিল আছে? যদি দলিল না থাকে তাহলে করা যাবে না। প্রত্যেক ইবাদত, প্রত্যেক ইবাদত দলিল ছাড়া নতুন করে করা যাবে না। দলিল ছাড়া করলে তাকে কি বলা যাবে, বিদাত। ঠিক আছে, তার মানে প্রত্যেক ইবাদত করার সময় আপনার দলিল চাই। প্রথমে দলিল ছাড়া কোন ইবাদত করাই যাবে না, তখন বললে হবে না নিষেধ আছে নাকি, এটা আমি করছি এটা নিষেধ আছে নাকি, এই কথাটা যে বলবে সে বোকা। নিষেধ আছে নাকি বললা, বোকা। তবে হ্যাঁ, যদি এই কথাটা মানে খাওয়া দাওয়ার ব্যাপারে হয়, আপনি একটা জিনিস খাচ্ছেন তখন বলা হয় এটা খেও না, এটা খেও না, তখন কি বলতে হবে, তোমার খাওয়া নিষেধ হওয়ার দলিল দাও। নিষেধ আছে নাকি এখানে বলা যাবে, নিষেধ আছে নাকি, যদি নিষেধ থাকে তাহলে খাওয়া হারাম, নিষেধ না থাকলে খাওয়া জায়েজ। ইবাদত নিষেধ নয়, আগে থেকে নিষেধ, ইবাদত আগে থেকে নিষেধ, দলিল এলে তবে করা যাবে। খাওয়া পরা আগে থেকেই জায়েজ, দলিল এলে তবে খাওয়া হারাম। কথাটা বুঝলেন? দুটো কথা পার্থক্য আছে কিন্তু। ইবাদত মূলত নিষেধ, যতক্ষণ না দলিল এসে ততক্ষণ কোন ইবাদত করা যাবে না। আর খাওয়া পরা মূলত জায়েজ, বৈধ, যতক্ষণ না তা হারাম হওয়ার দলিল এসছে ততক্ষণ তা হারাম হবে না। বুঝতে পারলেন এই পার্থক্য কিন্তু? সুতরাং ইবাদতের ক্ষেত্রে যদি কাউকে বলা হয় এটা বিদাত, আর সঙ্গে সঙ্গে যদি কেউ প্রশ্ন করে তার দলিল কি, আর তার মানে হল সে হচ্ছে বোকারাম, সে জানে না বিদাত কাকে বলে, নচেত সে দলিল চাইত না। তবে বিদাত যে খারাপ তার দলিল হচ্ছে, বিদাত যে নিন্দনীয় তার দলিল হচ্ছে যে সবগুলো মানাহাজা সাফি আমি নাহাজা মালাইসা মিনহু ফাওরাদ ইত্যাদি ইত্যাদি। আপনি এটা দলিল দিতে পারেন, যদি কেউ জিজ্ঞেস করে যে বিদাত বলছেন তার দলিল কি, তখন আপনি বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া, যে ব্যক্তি এমন কোন কাজ করবে যে যাতে আমাদের কোন নির্দেশ নেই তা হচ্ছে বর্জনীয়, এরকম দলিল আপনি দিতে পারেন। ঠিক আছে, কিন্তু যে মিলাদ পড়া বিদাত এর কোন দলিল আছে? ওই যে মুদ্দাতুন তালকিন দেওয়া বিদাত কোন দলিল আছে? এখানে দিতে পারবেন দলিল? এইভাবে দলিল দেওয়া যাবে না যে বিদাত বলে লেখা আছে, এরকম স্পষ্টভাবে কোথাও দলিল পাবেন না। অস্পষ্টভাবে ব্যাপকভাবে বলা হয়েছে, যাতে আমাদের নির্দেশ নেই সেটাই হচ্ছে বিদাত। অতএব তোমার এই জিনিসটা বিদাত কি না স্পষ্ট করে দলিল দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তবে ব্যাপক দলিলে আমরা জানি যে এটা বিদাত, যেহেতু যেটাই ইসলামে নতুন কর্ম। আল্লাহ তাআলা বলছেন, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আমি তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। অসম্পূর্ণ আছে ইসলাম, ইসলাম অসম্পূর্ণ নাই, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং সেই পরিপূর্ণ ধর্মে, সেই পরিপূর্ণ দিনে যদি কেউ বলে যে এটা করা সমস্যা কি, এটা করলে সমস্যা কি, ইমাম মালিককে একজন জিজ্ঞাসা করল যে ইমাম সাহেব, আমি ইচ্ছা করেছি যে মসজিদে নববী থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছ থেকে ইহরাম বেঁধে আমি ওমরা করতে যাব বা হজ করতে যাব, এটা কি আমার সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে। কি সমস্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে ইহরাম বাঁধানি করতে গিয়েছেন হুদাইবিয়া থেকে, মিকাত থেকে, আর তুমি বলছো যে আল্লাহ নবীর কবরের কাছ থেকে বেঁধে যাব। তো বলছে এই তো মাত্র কয়টা মাইল আমি বাড়তি করেছি, সমস্যা কি? মানে হুদাইবিয়া থেকে মসজিদ নবী মোটামুটি তিন মাইল আর কিছু কম বেশি যাই হোক, আমি বেশি করেছি, এটা সমস্যা কি? তুমি শুধু সমস্যাটা এটাই না, তুমি মনে করেছো এমন জিনিস বাড়তি করেছো, তুমি ভাবছো যে এমন জিনিস তুমি করছো যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবারা জানত না, জানলে তো করতো, তারা তো করেননি। তুমি এই নতুন ভাবে এই জিনিসটা কোথেকে আনছো? সুতরাং কোন জিনিস বাড়তি করলে সমস্যা কি, ক্ষতি কি? দরুদ পড়া তো ভালো জিনিস, শুনলো দরুদ পড়লে ক্ষতি কি? আমরা মিলাদ পড়ি, মিলাদে তো ভালো কথাই আলোচনা হয়, সেটা ক্ষতি কি? মিলাদের জায়গায় যে গান বাজনা করি সেটা তো হারাম, কিন্তু এটা কিন্তু ভালো কথা, মানুষকে দুটো ভালো কথা শোনাবো, ঠিক আছে, মানুষকে ভালো কথা শোনানো বিদাত নয়, বিদাতটা হচ্ছে আরো অনেক কিছু। তুমি করাচ্ছ কেন মিলাদটা, পড়াচ্ছ কেন, কেন রমজানে এত মিলাদ পড়া হয়, কেন নতুন বাড়ি করলে মিলাদ পড়া হয়, কেন নতুন সিনেমা হল খুললে, আউযুবিল্লাহ, সিনেমা হল খুললেও বুঝতে পারছি হারাম, ব্যবসা খুললেও মিলাদ, আর সেরকম হুজুর রেডি আছে, সেরকম মিলাদ পড়ার জন্য হুজুর রেডি আছে, কাফের জানাজা পড়ার জন্য হুজুর রেডি আছে, কাফের জন্য মোনাজাত করার জন্য হুজুর রেডি আছে, কাফের রুহের মাগফিরাত কামনা করার জন্য হুজুর রেডি আছে, সব রকমের রেডি, সব রকমের হুজুর ক্যাটাগরির হুজুর আছে, তাদেরকে পয়সা দিলেই করে দেবে। সুতরাং বলছি যে করছো কেন এই যে মিলাদটা, যাই হোক এই বিদাতটা তুমি করছো, উদ্দেশ্যটা কি? বিদাতটা কখন হচ্ছে? যখন তুমি মনে করছো এটা করলে এই হয়, এই সময় এটা করতে হয়, তবেই না বিদাত। সুতরাং করলেই যে ভালো জিনিস, আর প্রত্যেক ভালো জিনিস করলেই যে ভালো হবে তা হতে পারে না, ভালো জিনিস ভালো হবে ভালো প্রত্যেক, সত্যি কথায় বিদাত প্রত্যেকটাই ভালো নিয়তে হয়, কিন্তু সেই নিয়ত, ওই ভালো নিয়ত বলেই সেটা বিদাত হয়, যেহেতু তার দলিল কোরআন সুন্নাহতে নেই, দ্বিতীয় শর্তে নেই, সেটা হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি। দুটো পদ্ধতি যদি মনে রাখেন তাহলে আপনার দাওয়াত কাজও সহজ হবে। অনেক মানুষ প্রশ্ন করে দাওয়াত কিভাবে দেব, দাওয়াতের পদ্ধতি কি, বিভিন্ন রকমের দাওয়াত রয়েছে, আপনি দেখছেন সারা বিশ্বে দাওয়াতের বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে, কেউ বেরিয়ে যাচ্ছে দেশে বিদেশে বেরিয়ে যাচ্ছে তবলিগি জামাত, কেউ নিজের দেশের ভিতরে রাজনীতিকে দাওয়াত হিসেবে ব্যবহার করছে, জামাত ইসলামী যেমন তারা রাজনীতি ভোট মানে গণতন্ত্র ইত্যাদি নিয়ে তারা চাচ্ছে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, এটাও একটা দাওয়াত পদ্ধতি। তারপরে আরো আহলে হাদিস বলে একটা আছে, তারাও আকীদা এবং মানুষের সংশোধন নিয়ে ইত্যাদি নিয়ে তারাও দাওয়াতের বিভিন্ন পদ্ধতিতে আছে। এদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য কি হলো, ওরা বলছে আগে সংগঠন তারপর সংশোধন, আর এরা বলছে আগে সংশোধন তারপর সংগঠন। কোনটা ঠিক? কোনটা ঠিক? কোনটা ঠিক, আগে সংশোধন তারপর সংগঠন, না আগে সংগঠন তারপর সংশোধন? যদি আপনি বলেন এটা ঠিক, সেটা আপনি করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সংগঠন করেছিলেন না আগে সংশোধন করেছিলেন? মক্কাতে তাকে রাজা করতে চাওয়া হয়েছিল না হয়নি? রাজা করে দেওয়া হবে, আল্লাহ রাসূল রাজা হয়েছিলেন, কারণ জানতেন যে রাজা হয়ে লাঠির জোরে তরবারির আঘাতে মানুষকে মুসলমান করা যাবে ঠিক না? কতদিন সময় দিলেন, সময় নিলেন, নিয়ে যখন মক্কা ছেড়ে আল্লাহ তাআলা আদেশ করলেন তুমি মদিনায় হিজরত করে যাও। মদিনায় গিয়ে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, মানুষ তৈরি হয়ে গেল, সংশোধন হয়ে গেল, এবার চলো সংগঠন। আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন জীবনে আছেন? যদি মক্কি জীবনে আছেন আল্লাহ নবীর অনুসরণ করুন, যদি হাবশি জীবনে আছেন তা হাবশে গিয়ে যে সাহাবরা যেভাবে ব্যবহার করেছিলেন আপনিও সেরকম ব্যবহার করুন। যদি মাদানী জিন্দেগিতে থাকেন, মদিনায় গিয়ে থাকেন, তাহলে মদিনাতে সাহাবিরা যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত কথাটা পরে বললেই হবে, ওটা বললে ফেতনা হচ্ছে তো, ওটা সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, মাদারে যাও, মানে পীরের পীরের কাছে যাও, যার পীর নেই তার পীর শয়তান, ওকে যাও পীরের কাছে যাও, সমস্যা নেই, নামাজ পড়ো বেটারা বাবারা নামাজ পড়ো। হবে যদি আপনার হয় তাহলে আপনি জানেন যে নববী পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি আপনার ব্যবহার করা হলো না। কারণ প্রথম শর্ত হচ্ছে নামাজ হতেই পারে না, নামাজ হবেই না যতক্ষণ না আপনি কালিমা সাক্ষী না দিয়েছেন, যতক্ষণ না আপনি মনের প্রতিষ্ঠা না করেছেন ততক্ষণ আপনার নামাজ রোজা হওয়ার জায়গা কিচ্ছুই হবে না। কোন লাভ নেই দাওয়াতে, সে দাওয়াতের কোন লাভ নেই, সে নামাজের কোন লাভ নেই, সে দরুদের কোন লাভ নেই। যে দরুদের পেছনে, যে নামাজের পেছনে মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। সুতরাং দাওয়াতের পদ্ধতি সেই রকম হতে হবে। দিনের দাওয়াত দানের পূর্ব শর্ত সমূহে বলা হয়েছে আমরা যে সত্য দিনের প্রতি মানুষকে আহ্বান করব, সে দিনের প্রতি একনিষ্ঠভাবে সত্যের পরাকাষ্ঠা হয়ে নিজেরা ইমান রাখব। তার মানে আমরা প্রথমে জানব যে আমরা যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াত হচ্ছে কিসের সত্য দাওয়াত। প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে যে আমরা সত্য। নিজেকে বিশ্বাস না করলে পরে আপনার সে সত্যতা আপনি অপর কাছে প্রকাশ করবেন কি করে? এখন বলুন বর্তমান পরিস্থিতিতে দাওয়াতের পদ্ধতি কিরকম হওয়া উচিত? বর্তমান পদ্ধতিতে দাওয়াত আপনি কিভাবে দেবেন? বর্তমান পরিস্থিতি সম্পর্কে যদি আমরা নবীগণের আদর্শ থেকে পথ নির্দেশ কামনা করি তাহলে আমাদের নিকট স্পষ্ট হয়ে যাবে যে আজকের যুগে আমরা যে পরিস্থিতিতে আক্রান্ত হচ্ছি অনুরূপ পরিস্থিতি অনেক দিক থেকে নবীদের সময় ছিল। নিঃসন্দেহে আমাদের হাতে পবিত্র কোরআন তার প্রকৃত রূপেই আছে, অতএব মানবতার হেদায়তের জন্য কিয়ামত পর্যন্ত আর কোন নবীর প্রয়োজন হবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমাদের তো নবী নেই কিন্তু নবীর হেদায়ত তো আছে, নবীর আদর্শ আছে, নবীর উপরে অবতীর্ণ যে কোরআন সেই কোরআন অক্ষত অবিকৃত অবস্থায় আমাদের কাছে আছে। সুতরাং আমরা দাওয়াতের কাজে সেখান থেকে নির্দেশনা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন আলিয়াউ মাকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এমন কোন নতুন পদ্ধতি নেই, এমন কোন পদ্ধতি নেই যে পদ্ধতির কথা আল্লাহ তাআলা জানিয়ে যাননি নবীকে, যেখানে উম্মতের জন্য কোন মঙ্গল ছিল, করুণা বা কল্যাণ ছিল, সেই মঙ্গল ও কল্যাণের প্রতি পথনির্দেশ না করে আল্লাহ নবী দুনিয়া ছেড়ে যাননি। প্রত্যেকটার খবর দিয়েছেন, এমন কোন মঙ্গল নেই যে মঙ্গল উম্মতের জন্য মঙ্গল অথচ আল্লাহ নবী বলে যাননি, এটা হতেই পারে না, অসম্ভব। দিন পরিপূর্ণ হয়ে গেছে, এ থেকে বোঝা গেল যে ইসলামী জীবন বিধান পূর্ণাঙ্গ রূপে আমাদের নিকট রয়েছে। তাই মানবতা হিদায়তের জন্য ও মুসলমানদের সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য কোরআন ও হাদিসই যথেষ্ট, কোরআন ও হাদিসই যথেষ্ট। আমরা একটু অতিরিক্ত ভাবে বলি কোরআন ও সহি হাদিসই যথেষ্ট, কারণ সহি কথাটা না লাগালে ওই জাল জৈফ যে যা পাচ্ছে ব্যবহার করবে, জাল হাদিস ব্যবহার করবে, পরের পর ব্যবহার করেই চলে যাবে, আর তখনই সংঘাত বাঁধবে। যেমন নামাজে দেখুন, নামাজের ব্যাপারে সংঘাতটা বেশি বাঁধে, নামাজটা সবাই সব মুসলমান সাধারণত পড়ে বলে আপনি বলবেন যে নাভির নিচে হাত বাঁধবো, আর আমরা বলবো না বুকের উপরে হাত বাঁধতে হবে। সংঘাতটা কিসের? আপনিও হাদিস মানছেন, আমিও হাদিস মানছি, তাই না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আহলে হাদিস ছিলেন না ছিলেন না? ইমাম শাফি আহলে হাদিস ছিলেন না ছিলেন না? তারা কি হাদিসের বাইরে কোন ফয়সালা দিতে পারেন? দেখেন আহলে হাদিস বলতে কোন সংগঠন মনে করেন না। আহলে হাদিস মানে কি? যে হাদিস মানে তো হাদিস তাও মানতেন, হাদিস তাও মানতেন, হাদিস বিরোধী ফয়সালা হতেই পারে না। কিন্তু যেগুলো হাদিস বিরোধী মনে হয় তাহলে হুজুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন অনেক ফয়সালা দিয়ে গেছেন যে ফয়সালা গুলো হাদিস বিরোধী। কারণ কি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সে হাদিস জানতেন না। আপনি হয়তো বলবেন হুজুর এটা কি হতে পারে, একজন ইমাম হাদিস জানতেন না, তাহলে ইমাম হলেন কি করে? আমি জাইনাল ভাইকে প্রশ্ন করব, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ মুসলিম শরীফ পড়েছিলেন না পড়েননি? পড়েছিলেন না পড়েননি? আপনি জয়নাল ভাই তো দূর কি বা, যারা হুজুর মানুষ পাইটেল টাইটেল ফাইটেল পাস নিয়ে ডিগ্রি নিয়ে বসে আছে, তারা এক বাক্যে বলবে তার না পড়লে হয় নাকি, না পড়লে আবার ইমাম হয় কি করে? কিন্তু তারা জানে না, তারা জানেন না যে ইমাম বুখারীর ইন্তেকালের কত বছর পর যিনি বুখারী মুসলিম লিখবেন তার জন্ম, বুখারী মুসলিম চোখেও দেখেন। এবারে প্রশ্ন করবেন, উনি বুখারী মুসলিম না পড়লেও সমস্ত হাদিস জানতেন, এটা কি সম্ভব? সম্ভব? সমস্ত হাদিস উম্মতের কেউ জানতেন? সাহাবীরা জানতেন? কোন সাহাবি? আবু বকর সিদ্দিক খলিফা আউয়াল তিনি সমস্ত হাদিস জানতেন? দ্বিতীয় খলিফা হযরত তোমার সমস্ত হাদিস জানতেন? তৃতীয় খলিফা হযরত ওসমান সমস্ত হাদিস জানতেন? চতুর্থ খলিফা জামাই ওসমান জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সমস্ত হাদিস জানতেন? সব থেকে প্রিয়তমা স্ত্রী যিনি বহু হাদিস বর্ণনা করেছেন তিনি সমস্ত হাদিস জানতেন? সাহাবীদের মধ্যে সব থেকে বেশি বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা তিনি সমস্ত হাদিস জানতেন? তাহলে কে জানতেন? তাবে তাবেইনরা কেউ? তাবেইনরা তাবে তাবেইন কেউ জানতেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমস্ত হাদিস জানতেন না বললে কি বেয়াদবি হচ্ছে? এটা বেয়াদবির কোনো কথা নেই। সমস্ত ইমামদের মধ্যে প্রত্যেক ইমাম চারজন বড় বড় ইমাম, ইমাম তো চারজন না শুধু, ইমাম তো আরো বেশি বড় বড় ইমাম চারজন বলতে পারে, আমরা চারজনকে চয়েস করে নিয়েছি, বাকি তো আরো ইমাম আছে। এই ইমামগুলোর মধ্যে প্রত্যেক ইমামই সমস্ত হাদিস জানতেন না, এটা বেয়াদবি নাই, এটা হচ্ছে ঐতিহাসিক সত্য, ঐতিহাসিক বাস্তব কথা যে সমস্ত হাদিস জানতেন না। অতএব যে হাদিস তার কাছে পৌঁছেনি তার বিরোধী ফয়সালা দিয়েছেন, অথবা যা কিছু পৌঁছেছে সেই অনুযায়ী ফয়সালা দিয়েছেন কিন্তু সেটা জয়ীফ, অথবা যা কিছু না পৌঁছেছে তিনি কিয়াস থেকে ফতোয়া দিয়েছেন এবং কিন্তু এ কথাও বলে গেছেন যে এটা সাহাল হাদিস মাজহাবি। আমি এ ব্যাপারে বক্তব্য দিচ্ছি, শোনো, হাদিস সহি হলে সেটাই আমার মাজহাব, অতএব যার মাজহাব এটা হবে যে হাদিস সহি হলে সেটাই আমার মাজহাব, তারাই হবে আহলে হাদিস। অতএব ইমাম আবু হানিফাও আহলে হাদিস ছিলেন, ইমাম শাফিও আহলে হাদিস ছিলেন, ইমাম আবু আহমদ বিন হাম্মাদও আহলে হাদিস ছিলেন, ইমাম শাফিও আহলে হাদিস ছিলেন, সমস্ত আইম্মা ইকরামী আহলে হাদিস ছিলেন। আহলে হাদিস হওয়া ছাড়া হতেই পারে না, দুই ওহী একসঙ্গে নেগেটিভ পজিটিভের মতো কাজ করবে, কোরআন ও সুন্নাহ ছাড়া কোন ফয়সালা হতেই পারে না। কোন ইমাম এরকম হতে পারেন না যে তিনি হাদিস জানা সত্ত্বেও হাদিস বিরোধী ফয়সালা দিয়েছেন। তাহলে হাদিস বিরোধী ফয়সালা কখন মনে হয়? যখন তার কাছে হাদিস পৌঁছেনি, অথবা তার কাছে হাদিস পৌঁছেছে কিন্তু সে হাদিসটাকে তিনি জয়ী মনে করছেন, ওনার কাছে যেটা পৌঁছেছে সেটাকে তিনি সহি মনে করছেন, এই বলে তিনি ফয়সালা দিয়ে গেছেন। তারপরে বাড়াবাড়ি তারা করেননি, কারা করেছেন বাড়াবাড়ি? পরবর্তী ছাত্ররা বাড়াবাড়ি করে গেছেন যে না আমার ইমামের মতো কেউ হতে পারে না, তার কথাটাই মানতে হবে। মুশকিল হলো এইখানে, অথচ তারা যারা সরাসরি ছাত্র এ বাড়াবাড়ি করে যাননি, ইমাম আবু হানিফা সরাসরি যারা ছাত্র কোন বিষয়ে অন্ধভাবে সব বিষয়ে অন্ধ অনুকরণ করেননি, ইমাম মালিকের ছাত্র ইমাম শাফেই সব বিষয়ে ইমাম মালিকের অনুকরণ করলে শাফি মজাব হতো না, ইমাম শাফির ছাত্র আহমদ বিন হাম্বল তিনি যদি সব বিষয়ে ইমাম শাফির অনুকরণ করতেন এবং তাকলিদ ফরজ মনে করতেন তাহলে কি হাম্বলি মজাব তৈরি হতো? অবশ্যই না, সব একটাই মজাব হতো, হয় হানাফি না হয় মালিকি, অবশ্যই ইমাম মালিক ইমাম অহিবা ছাত্র নয় তাহলে হয় মালিকি হতো, সবাইকেই মালিকি হতে হতো, কিন্তু তারা এক অপরের অনুকরণ করেননি, মজাবের বিরোধিতা করেছেন। কেন? দলিল সহি যখন তার কাছে পৌঁছে গেছে তখন ওস্তাদের কথাকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদুল আসাতিজা, সমস্ত ওস্তাদদের তিনি ওস্তাদ, সমস্ত ইমামদের যিনি ইমাম তার কথা যখন সামনে এসে গেছে তখন এই নিচের ওস্তাদদের কথা ছেড়ে দিয়ে তার কথাকে মাথার উপরে নিয়ে আল্লাযী আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কথা দিও না, যখন আল্লাহ রাসূলের ফয়সালা এসে যাবে তখন সেই ফয়সালার উপরে আর কারো ফয়সালাকে প্রাধান্য দিও না। সুতরাং আমাদের উচিত আমাদের দাওয়াতের পদ্ধতি, আমাদের দাওয়াতের ম্যাটেরিয়াল, আমাদের দাওয়াতের যে মানে সাজ সরঞ্জাম সেটা কিস থেকে হবে? কোরআন থেকে এবং সহি হাদিস থেকে। আমরা সহি কথাটা এই জন্যই বাড়াই, কারণ যদি বললে জাল বললে তো সবই হয়ে গেল, তাহলে তাহলে সবই আবার সেই গড়বড়ি থেকে যাবে। কিন্তু সহি কথাটা মেনে নিলে তাহলে পরে আমাদের অতটা গড়বড় থাকবে না। নবীদের দাওয়াতি কাজের সূচনা ও পদ্ধতি, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি আম্বিয়া এই কেরাম কিভাবে দাওয়াত দিতেন, প্রথমে কিসের দাওয়াত দিতেন? নবীগণ সবসময় এমন একটি সময়ে প্রেরিত হন যে সময়ে সত্যের বিধান ভেঙে চুরমার হয়ে যায়। সত্য কথায় নবী কখন পাঠানো দরকার হয়? যখন একেবারে দুনিয়া অন্ধকার, সূর্যের আলো কখন দরকার হয়? যখন একেবারে অন্ধকার, আসল পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত রূপ লাভ করে, জাহেলিয়াত সমাজ পরিচালনা করে, যখন একমাত্র জাহেলিয়াত সমাজ পরিচালনা করে, নবীগণ মানুষকে কয়েকটি মূলনীতির দিকে আহ্বান শুরু করেন, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন, নম্বর এক, আল্লাহর প্রতি ও প্রতীত তাওহীদের দাওয়াত। কার দিকে দাওয়াত দেবেন? নিজের দিকে, আমি নবী আমার দিকে দাওয়াত? কার দিকে দাওয়াত? একমাত্র আল্লাহর দিকে দাওয়াত। আর সে দাওয়াতে কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। প্রত্যেক নবী এসে বলেছেন আমি ইবাদুল্লাহ ওয়াজতারিবু তাগুত, তার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতারিবু তাগুত, তাগুতে তাগুত থেকে দূরে থাকো, তাগুতের পূজা করো না। তাগুত কাকে বলে? আল্লাহ ছাড়া যে কোন সৃষ্টি পূজা করা হয় এবং সেই পূজাতে সন্তুষ্ট থাকে তবে তাকে তাগুত বলা হবে। ঈসা আলাইহিস সালামের পূজা খায় না? হয় না। ঈসা কি তাগুত? কেন তাগুত না? আল্লাহর বলি, যেহেতু তার পূজাতে তিনি সন্তুষ্ট নন, রাজি নন। আব্দুল কাদের জিলানির মাজার পূজা করা হয় না? হয় না। আব্দুল কাদের জিলানির কবর সিজদা করা হয় না? হয় না। তা বলে কি তিনি তাগুত? কেন তাগুত নন? যেহেতু এই পূজাতে পূজা সম্পর্কে কোনো খবরই নেই তাকে, এ পূজা সম্পর্কে তার খবরই নেই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম বলে আনতা কুলতা লিন্নাস আনিত্তাখিজুনি ইলাহাইন মিন দুনিল্লাহ, তার মানে তুমি কি মানুষকে বলেছিলে যে তুমি আমাকে এবং আমার মাকে আল্লাহ ছেড়ে মাবুদ বানিয়ে নাও? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা, আমি যদি এই কথা বলেছি আল্লাহ তাহলে তুমি জানো আমাকে প্রশ্ন করছো কি হতে, তুমি তো জানো আমি বলেছি কি বলিনি, তাই না? আমি একথা বলিনি, আমি খালি বলেছি তোমরা এক আল্লাহর ইবাদত করো। ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইলাহা ওয়াহিদা, ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে বলা হয়েছিল, কিন্তু তারা আল্লাহকে ছেড়ে আল্লাহর সাথে আল্লাহর বেটা, আর আল্লাহর বেটা যখন তখন মা তো আছে, বেটা যখন হবে তখন তার মা আছে, মা হচ্ছে মারিয়াম, সুতরাং তাদের পূজা শুরু করে দিল, শিরিক শুরু করে দিল। সুতরাং নবী, যে নবীর ইবাদত করা হচ্ছে, যে ওলির ইবাদত করা হচ্ছে, অথচ সেই ইবাদত সম্পর্কে তাদের কোনো খোঁজ খবর নেই, তাদের খবর নেই, তারা জানে না, তারা কি তাগুত বলা হবে তাদেরকে? না, তাদেরকে তাগুত বলা হবে না। তাগুত হচ্ছে তারা যারা জেনে শুনে ইবাদত নিচ্ছে, যারা জেনে শুনে নজর নিয়া নিচ্ছে, যারা জেনে শুনে কদম বসিয়ে আর সিজদা নিচ্ছে, যারা জেনে শুনে তাদের সামনে লোকেরা দাঁড়িয়ে ব্যায়াম করছে এবং দণ্ডায়মান রুকু অবস্থায় এবং আরো নানা রকমের ইবাদত তারা গ্রহণ করছে, যারা জেনে শুনে মন ভাবছে যে আমি গায়েবের খবর জানি, যারা জেনে শুনে বলছে আমার হৃদয়ে আমার কলবে টেলিভিশন বসানো আছে, সারা বিশ্বের তমাম খবর আমার কাছে আছে বলে দাবি করে, যারা ভবিষ্যতের খবর বলে দেওয়া যার জন্য দাবি করে, এরা সব এক একটা তাগুত, এরা হচ্ছে এক একটা তাগুত। প্রত্যেক নবী এসে বলেছেন আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক নবীর কাজ হল উম্মতকে প্রথমে কিসের দাওয়াত? প্রথমে কিসের দাওয়াত আনিয়ে বুতুল্লাহ ওয়াস্তানে বুতাহ ফেরাউন কত বড় রাজা, ফেরাউন কত বড় রাজা, সেই রাজাকে এসে কি বলা হলো, সেই রাজার বিরুদ্ধে সংগঠন করে লোক জমা করে বিক্ষোভ দেখিয়ে কিংবা শক্তি তৈরি করে ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করার জন্য মুসা আলাইহিস সালাম আহ্বান করেছিলেন, কি করেছিলেন, প্রথমেই আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন, কাকে, লোকদেরকে তো দিয়েছিলেন, ফেরাউনের কাছেও সরাসরি গিয়ে আল্লাহ তাআলা পাঠালেন, মুসা ভয় পেলেন, মুসা বললেন যে আল্লাহ আমি ভয় করছি, আমি ওদের একজন মানুষ ফোন করেছি আমাকে ভয় লাগে, আর আমার জবানও ঠিক নেই, আমার কথাবার্তাও ঠিক মতো হয় না, সুতরাং আমার ভাইকে আমার উজির বানিয়ে পাঠানো হোক, হারুনকে উজির বানিয়ে পাঠানো হল, এবং কি বলা হলো, পরবর্তীতে আসছে অবশ্য সে পদ্ধতির কথা আসছে, যাও যাও নরম কথা বলো, মিষ্টি কথা বলো, খবরদার সেখানে গিয়ে ঐচ্ছন্দ দেখায় না, বরং নরম ভাবে বলো, গিয়ে হয়তো বা সে ভয় পাবে বা উপদেশ গ্রহণ করবে। পাঠানো হয়েছিল কার কাছে, ফেরাউনের কাছে পাঠানো হয়েছিল, প্রথমেই লোক জড় করে সেখানে শক্তি সঞ্চয় করে চল না দিয়ে এইভাবে গদি উল্টে দেব, দিয়ে কি করব, ইসলাম প্রতিষ্ঠা করবো না, বরং প্রথমেই পাঠানো হয়েছে তার কাছে, যাও তার কাছে, তাকে গিয়ে বলো যে আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, সে নিজেকে মাবুদ মনে করেছে, সে নিজেকে নিজে আল্লাহ মনে করেছে, এসব অভ্যাস যেন ত্যাগ করে। সুতরাং প্রথম পদ্ধতি হলো কি, তৌহিদ, প্রথম তৌহিদ প্রতিষ্ঠা হবে, তারপর সেই ভিত্তির উপরে অন্য কিছু প্রতিষ্ঠা লাভ করবে, নচেত কাঁচা ইমারত কাঁচা ইট দিয়ে গঠিত হয় না, তারপরে কাঁচা ইট দিয়ে যত বড় ইমারত আপনি তৈরি করেন কি হয়ে যাবে, মুড়িয়ে ভেঙে পড়বে। সে নিজে আল্লাহকে অস্বীকার করেছে, মা রব্বুল আলামিন, সে বলেছিল মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে, আমি তো দেখো না এসব আমার, হ্যাঁ আল্লাহ জীবন দিলাম, একে একে মরণ দিলাম, ইব্রাহিম বললেন তো আজিব কথা, মানুষের আজও পুক্তি, হ্যাঁ তো ফেরাউন সেই রকম বলছে আমি আমার দেখো সমস্ত, হ্যাঁ আমারই আন্ডারে আমারই এতে সব জমা চলছে, হ্যাঁ কাজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তখন ইব্রাহিম বললেন ঠিক আছে, এত সাধারণ ব্যাপার তাই না, তোমার হাতে আছে, কিন্তু যেগুলো প্রকৃতিগত ভাবে হচ্ছে সেগুলো করো তো। তাহলে ইব্রাহিমও ঠিক আছে, আমার প্রতিপালক আমার আল্লাহ সূর্যকে পূর্ব থেকে নিয়ে এসে পশ্চিমে উদিত করেন, তুমি যদি আল্লাহ হও তাহলে সূর্যকে পশ্চিম থেকে নিয়ে এসে পূর্বে উদিত করো, দেখি তাল্লাজি কাফার, আর জবাব আছে পারবে, এখন যদি বলে আল্লাহ নহর জারি করেন নদী জারি করেন, আপনি বললেন যে হ্যাঁ আমি চট্টগ্রাম থেকে অমুক জায়গা পর্যন্ত একটা ক্যানেল খুলে দিলাম, সেখানে পানি বয়ে দিলাম, মেশিনে করে পানি চালিয়ে দিলাম, বলে আল্লাহ করে আর আমিও করি নহর জারি, এ কথা ছিল নাকি, এরকম কথা হলো নহর জারি, আল্লাহটা আরো ব্যাপার প্রকৃতিগত ভাবে আল্লাহ তাআলা কিভাবে নহর জারি করেছে না, তুমি ক্যানেল খুলে দিলে বলছে আমিও নহর জারি করি, এর থেকে বোকা বুদ্ধি মানুষ আর হতেই পারে না। আমার কথা নবীরা নবী প্রত্যেক নবী এসেছেন প্রথম কিসের দাওয়াত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত নিয়ে এসেছেন, ওয়াস্তানি বুতাগুত সমস্ত পূজিত পূজ্যমান জিনিস থেকে দূরে থাকো, একমাত্র এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, কারণ এটাই হচ্ছে মেন কথা। অথচ কেউ রব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন মক্কাতে, তখন কুফারে কুরাইশ কাফেররা আল্লাহকে মানত না মানত না, আল্লাহকে চিনতো না চিনতো না, চিনতো জানতো এবং তৌহিদুর রুবিয়াতে বিশ্বাসীও ছিল। বৃষ্টি বর্ষণ করে কে তখন তারা কি বলতো? আল্লাহ। জীবন মরণ দেয় কে তখন তারা কি বলতো? আল্লাহ। কে ফল ফসল দেয় তখন তারা কি বলতো? আল্লাহ। কিন্তু একমাত্র ইবাদতের অধিকারী কে তখন বলতো? আল্লাহ। এবং তার সঙ্গে লাভ খবর উজ্জার এসব সবাই আছে। সমস্যাটা কোথায়? এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্যা, লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্যা। এখানে যদি সমস্যা রয়ে যায় আর বাকি যদি আপনার কমপ্লিট হয় তো কোনো ফায়দা নেই। এই জন্য দাওয়াতের প্রথম